السلام عليكم ورحمة الله وبركاته রাজবাড়ী জেলার বাণীবহ রথখোলা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় ফজিলতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আমাদেরকে কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো শুনেছি এগুলো যদি আমাদের জীবনে আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল আমাদের সকলের জন্য সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে দুটি বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি বিষয় হলো শিরক, আরেকটি বিষয় হলো বিদআত। এই দুটি বিষয় মোটামুটি আমরা সকলেই জানি, আপনাদের সকলেরই মোটামুটি এই বিষয়ে ধারণা কিছু না কিছু আছে। তো এই জানা জিনিসগুলো, আমাদের পরিচিত জিনিসগুলোকেই আরেকটু স্মরণ করাই দিলে, মনে করাই দিলে আমাদের জন্য শিরিক থেকে দূরে থাকা, বিদআত থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আলোচনায় যে কয়টা পয়েন্ট আলোচনা করব, প্রথম বিষয় হলো শিরিক কি, শিরিক কাকে বলে, শিরিক কি জিনিস। অনেকে আমরা শিরিক চিনতে ভুল করে থাকি। দ্বিতীয় বিষয়, শিরিক যদি করি তো অসুবিধা কি, শিরিক করলে সমস্যা কোথায়। তৃতীয় বিষয়, কিছু শিরকের উদাহরণ যেগুলো আমাদের এই বাংলাদেশে শিরকগুলো হয়ে থাকে, এরকম কয়েকটা উদাহরণ দিলে আমাদের সামনে আরও ক্লিয়ার হবে যে শিরক কি ধরনের। আর আরেকটি বিষয় বেদাত, বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস, বেদাত করলে অসুবিধা কি, বেদাতের সমস্যা কি, আর সমাজে প্রচলিত কিছু বেদাত। তাহলে মোটামুটি আমাদের সামনে অল্প সময়ে শিরক এবং বেদাতটা কি জিনিস এটা মোটামুটি সামান্য ধারণা হবে। এটা বুঝতে হলে আসলে এক মাহফিল যথেষ্ট না, শিরক এবং বেদাত বুঝতে হলে অনেক সময়ের দরকার। কারণ আমরা এমন এক দেশে, এমন এক সমাজে বসবাস করি, যেই দেশে যেই সমাজে শিরক এবং বেদাত বোঝা জানা এটা অত্যন্ত কঠিন। কারণ আমাদের এই দেশে এই সমাজে শিরকের এবং বেদাতের চাষাবাদ হয়, এখানে শিরক বেদাতের প্রজনন হয়, শিরক বেদাতের এখানে ফ্যাক্টরি আছে। তো যেই দেশে শিরক বেদাতের উৎপত্তি হয়, নতুন নতুন প্রতি মাসে প্রতি বছরে নতুন নতুন শিরক, নতুন নতুন বেদাতের আবিষ্কার হয়, যেই দেশ বেদাতের অভয়ারণ্য, শিরকের নিরাপদ আশ্রয়স্থল, তো সেই দেশে শিরক এবং বেদাত বোঝা অনেক কঠিন। তো এই জন্য এক মাহফিল বা অল্প আলোচনায় এটা বিস্তারিত বোঝা অনেক কঠিন জিনিস। তবে আমরা অল্প সময়ে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা এই দুটি জিনিস সম্পর্কে সতর্ক থাকতে পারি এবং অন্যকে আমরা সতর্ক করতে পারি। আপনাদেরকে প্রথমেই অনুরোধ করব যে আমাদের একটা ওয়েবসাইট আছে www.tafsirulquran.com। এই ওয়েবসাইটে আমাদের কোরআনে কারিমের তাফসির, খুতবা, ওয়াজ মাহফিল, আলোচনা, যে দাওয়াতে কাজগুলো আমরা করে থাকি এগুলো সব এখানে দেওয়া আছে। তো এই ওয়েবসাইট আপনারা যদি শোনার চেষ্টা করেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের মনের যত প্রশ্ন আছে সেগুলো পেয়ে যাবেন এবং সহি আকীদা কি জিনিস এই বিষয়গুলো সম্পর্কে, শিরিক বেদাত সম্পর্কেও বিস্তারিত ধারণা আশা করি পাবেন এই চ্যানেল যদি আপনারা নিয়মিত শুনেন। সম্মানিত ভাই ও বোনেরা, প্রথমে আমরা আসি শিরক সম্পর্কে। শিরক সম্পর্কে জানা এজন্য দরকার, কারণ শিরিক এমন একটা বিষয় যেটা আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। এখানে আমরা যারা ওয়াজ মাহফিলে এসেছি, আমাদেরকে কত টাকা করে দেওয়া হবে মাহফিল শেষে? আপনারা কত করে পাবেন আজকে? মাথা পিছু কত? কোনো টাকা দিবে না, একেবারে ফ্রি, বিনা পয়সায়। এই শীতের রাত্রিতে এত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসে এই সময়টুকু বসে থাকবেন, টাকা পয়সাও পাবেন না, খাবারও পাইবেন না, কিছু পাইবেন না। তো কি জন্য আসছেন, কিসের টানে আসছেন? ইমানের টানে, ইমানের সম্পর্কের কারণে। যে এখানে আমার ইমান সম্পর্কে, আমার আমল সম্পর্কে কিছু আলোচনা হবে, এই বিষয়গুলো শোনার জন্য, জানার জন্য আপনি এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে একটু সময় দিয়ে, সময়টা বের করে আপনি এত কষ্ট করতেছেন, এটার মূল কারণ হলো ইমান। যাদের ইমান নাই এরকম কোনো মানুষ কিন্তু এখানে আসে নাই। যারা বিধর্মী, অমুসলিম, তারা কি কেউ আসছে? কিন্তু আজকে অনেক দিন ধরে এই এলাকায় ওয়াজ মাহফিলের হবে ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু যাদের ইমান নাই তারা কিন্তু একজন লোকও এখানে আসে নাই। কারণ তাদের ইমানে নাই, ইমানের খোরাকের দরকার কি, ইমান সম্পর্কে জানার দরকার কি? আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ইমান আছে, তারা ইমানের টানে, ইমানের সম্পর্কের কারণে এই ওয়াজ মাহফিলে এসে হাজির হয়েছেন। কারণ ইমানটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি। কারণ ইমান এমন এক জিনিস যেই জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, ইমানের বিনিময়ে আল্লাহ পাক মানুষকে জান্নাত দেন। ইমান আছে, জান্নাত আছে, ইমান নাই, জান্নাত নাই। ইমান ছাড়া কোনো লোক জান্নাতের দ্বারে কাছে যেতে পারবে না। জান্নাত পেতে হলে অবশ্যই বিশুদ্ধ শিরক মুক্ত তাওহিদি ইমান নিয়ে যেতেই হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ইমান ছাড়া কোন জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দেন নাই। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক কোরআনে কারিমের শুরু থেকে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ الله رب العالمين বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا যে মানুষগুলো ঈমান এনেছে, যারা ঈমানদার, وَعَمِلُوا الصَّالِحَاتِ আর নেক আমল করে, আমল সালেহ করে, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ দিয়ে দিন, أَنَّ لَهُمْ جَنَّاتٍ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কোন মানুষগুলা? যে মানুষগুলার ভিতরে ঈমান আছে, যেই মানুষগুলোর ভিতরে আমলে সলে আছে, নেকামল আছে, এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে জান্নাত পাইতে হলে অবশ্যই ঈমান লাগবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষটার আখির কালাম হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেই মানুষটার আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, আখের কালাম মানে আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে মরার আগ দিয়ে একটু জোরে যদি বলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমরা মনে করি যে এই মানুষটা কলমা পড়ে মরে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরা কালামিহি, আখের কালাম, আখের কালাম মানে সর্বশেষ অবস্থান। কত মানুষ জীবনের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কিন্তু জীবনের শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকতে পারে নাই। আব্দুল্লাহ বিন উবাই সহ কত মুনাফেক জীবনের শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বিচ্যুত হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকতে পারে নাই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছ, মৃত্যু পর্যন্ত সর্বশেষ সময় পর্যন্ত তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কায়েম থাকতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ الله رب العالمين বলেন, শুধু রব্বুন আল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া যায় না। إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا رَبُّنَا اللَّهُ বলার পরে, ঈমান আনার পরে, এই ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকতে হবে, এর থেকে বিচ্যুত হয়ে গেলে জান্নাত পাওয়া যাবে না। ثُمَّ اسْتَقَامُوا, মৃত্যু পর্যন্ত যদি কোনো মানুষ রব্বুন আল্লাহর উপরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, মৃত্যুর সময় তার নিকটে আল্লাহর ফেরেশতারা অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, কোনো পেরেশানি নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বানিয়ে রাখছেন? জান্নাত বানিয়ে রাখছেন। তাহলে এই জান্নাত সবার জন্য বানায় রাখেন নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান আনলেও তার জন্য জান্নাত বানায় রাখেন নাই, তার সাথে একটা শর্ত আছে, সুম্মাস্তাকামু, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকতে হবে মৃত্যু পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখের কালাম পর্যন্ত, আখের কালাম মানে এর পরে আর কোনো অবস্থান নাই। যারা হজে গেছেন মক্কা মদিনায়, দেখবেন আরবি দোকানে যদি যান, তা আপনাকে, আপনি কোনো একটা জিনিস কিনবেন, জিজ্ঞেস করলেন এটা দাম কত, আরবি কইল আশারা দেরহাম, আশারা রিয়াল, দশ রিয়াল, আপনি কইলেন না খামসা রিয়াল, পাঁচ রিয়াল দিবেন, আরবি বুঝে গেছে এটা বাঙালি, কারণ অন্যরা এরকম দামাদামি করে না। বাঙালি আমাদের অভ্যাস যে আমাদের একটা জিনিস কিনতে গেলে আমাদের দেশের লোকেরা দ্বিগুণ তিনগুণ দামও চায়, এক হাজার টাকা জিনিস দুইশো টাকা দিয়েও কিনা যায়। আচ্ছা, ওখানে গেছে এখন দশ রিয়াল কইছে, কয় খামসা রিয়াল, পাঁচ রিয়াল, তা আরবি কতক্ষণ পরে বিরক্ত হয়ে বলে, যে তামানিয়া রিয়াল আখের কালাম, আট রিয়াল এটা আখের কালাম, হইলে নাও না হয় বের হয়ে যাও চলে যাও। তাহলে এই যে আট রিয়াল বলে দিছে এটাকে বলছে কি আখের কালাম, মানে এরপরে আর কোনো দামাদামি নাই, আর কোনো কথা নাই, হইলে নাও না হয় চলে যাও, এটাকে আরবেরা বলে আখের কালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা ব্যবহার করছেন আখের কালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান ইমানের উপরে তাওহীদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, জান্নাত পেতে হলে আমাকে আপনাকে অবশ্যই ইমানটা ঠিক রাখতে হবে। ইমানটা এজন্য আমাদের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। আমাকে আপনাকে যদি বলা হয় তোমাকে সারা দুনিয়ার সমগ্র পৃথিবীর নেতা বানাই দেওয়া হবে, তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, আরো বড় বড় যদি পদ থাকে সেটাও তোমাকে দেওয়া হবে, শর্ত হইল একটা, তোমার ইমানটা বিক্রি করে দিতে হবে, দিবেন না? তাহলে আমার ভাইরা এবং বোনেরা চিন্তা করে দেখুন, ইমানটা সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতেও আমার আপনার কাছে বেশি প্রিয়। সারা দুনিয়ার সম্পদ দিয়ে দিলে, সারা দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিলে, সারা দুনিয়া দিয়ে দিলেও আমরা আমাদের ইমান দিব না, কারণ ইমান আমার আপনার একমাত্র ভরসা স্থল, একমাত্র জান্নাত পাওয়ার একমাত্র মাধ্যম। যে ইমান একবার পেয়েছি, আমার মৃত্যু হলেও হাজারো মুসিবত হাজারো বিপদ আসলেও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কঠিন কঠিন নির্যাতন এসেছেন, তারপরেও তিনি ইমান থেকে একচুল পরিমাণ বিচ্যুত হন নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমান তো মূল্যবান সম্পদ, যে ইমান থেকে আমি আপনি একচুল পরিমাণ সত্যে রাজি না, কি রাজি আছেন? এই ইমানটা আল্লাহর কাছে নিয়ে যাইতে হবে, এটা দুনিয়াতে রেখে যাওয়া যাবে না, দুনিয়াতে রেখে যাওয়া যাবে না। যে ইমান আছে ভালো কথা, এটা দুনিয়াতে একটু রেখে কবরে চলে যাব, রেখে যাওয়া যাবে, রেখে যাওয়া যাবে না, এটা সাথে করে নিয়ে যেতে হবে। এজন্য জানাজার নামাজে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। এটা আপনাদের এদিকে পড়ে কোন নামাজে? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি জীবিত রাখবেন, ফা আহইহি আলাল ইসলাম, আমাদেরকে আপনি ইসলামের উপরে জীবিত রাখেন, ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যার মৃত্যু যখন আসবে, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আয় আল্লাহ আমাদের মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। এই দোয়া করি না আমরা? তাহলে ঈমান এর উপরে, ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে চাই, দুনিয়াতে ঈমানটা রেখে যেতে চাই না, ঈমান সাথে করে নিয়ে যেতে চাই। এই ইমানটা যদি বেজাল ইমান হয়, ইমান নিয়ে গেছেন কিন্তু ইমানের মধ্যে বেজাল আছে, নকল ইমান, এখান থেকে 5,000 টাকা নিয়ে রাজবাড়ি গেছেন বাজার করার জন্য, 500 টাকার নোট নিয়ে গেছেন 10টা 5,000 টাকা, কিন্তু নোটগুলা জাল টাকার নোট, জাল নোট চিনেন? কোনোদিন দেখছেন? এটার কিছু লক্ষণ আছে, দেখলে বোঝা যায় যে এটা জাল নোট না, ঠিক আছে। এখন 10টা নোট নিয়ে গেছেন জাল নোট, রাজবাড়ির দোকানে দোকানে মার্কেটে মার্কেটে ঘুরলেন, যার হাতে দেন সেই দেখি কয় না ভাই এটা চেঞ্জ করে দেন, এটা নকল নোট, এটা চলে না, এটা তো ভেজাল, এই টাকা বাজারে চলবে না। পুরা রাজবাড়ি ঘুরে ফেলবেন, কোনো কিছু কিনা যাবে না, কোনো কিছু বাজার করা যাবে না। আবার নিয়ে গেছেন এমন এমন টাকার নোট যেগুলো ব্রিটিশ আমলে এই অঞ্চলে প্রচলিত ছিল, এখন পৃথিবীতে এই টাকা চলে না। এরকম টাকা নিয়েও যদি পুরা রাজবাড়ি ঘুরেন, ঢাকা শহরেও ঘুরেন, কিন্তু কোনো জায়গা থেকে আপনি কোনো জিনিস কিনতে পারবেন না। তাহলে যেই টাকাটা আপনি বাজারে নিয়ে যাবেন, এই টাকাটা বেজাল মুক্ত হইতে হবে, নকল মুক্ত হইতে হবে। বর্তমান বাজারে, বর্তমান দুনিয়ায় প্রচলিত টাকার নোট হইতে হবে, তাহলেই আপনি বাজার করতে পারবেন। আর যদি এরকম নোট না হয়, টাকা নিয়ে যাবেন কিন্তু বাজার করতে পারবেন না। এমন ইমান দুনিয়া থেকে নিয়ে গেলেন যেই ইমানের সাথে কুফর মিশ্রিত আছে, যে ইমানের সাথে শেরেক মিশ্রিত আছে, যে ইমানের সাথে নেফাক মিশ্রিত আছে, যে ইমানের সাথে বেদাত মিশ্রিত আছে, এমন ইমান নিয়ে যদি আখেরাতের বাজারে যান, আখেরাতের বাজারে এই ইমান দেখাইতে পারবেন, কিন্তু এই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এরকম ইমান আবু জাহেলও নিয়ে গেছে। আবু জাহেলের ইমান ছিল কি ছিল না বলেন তো দেখি, ছিল। কিরকম ইমানটা ছিল? শেরেক যুক্ত ইমান, শেরেক ওয়ালা ইমান। আবু জাহেল কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সবকিছু পরিচালনা করেন, আল্লাহ সবকিছুর মালিক, এগুলা কিন্তু আবু জাহেল পরিপূর্ণরূপে বিশ্বাস করত। এই কথা আমার কথা না, আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। ওই আবু জাহেলদেরকে, আবু লাহাবদেরকে, উতবা সাহেবা, আখনাস ইবনে শুরাইকদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো দেখি আসমান জমিন কে বানাইছেন, তারা বলে উঠতোল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ বানাইছেন। কার কথা? আবু জেহেল, আবুল হাবেরা বলতো এটা, এটা মুসলমান বলতো, আল্লাহ এই কথা বলেন নাই। ওই কাফেরেরা, মুশরিকেরাই এই কথাটা বলতো। তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো, মাইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন? তারা বলতো লা ইয়াকুলুন আল্লাহ, তারা বলতো আল্লাহ রিজিক দেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, আমাদের এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এগুলার মালিক কে, এগুলা কে নিয়ন্ত্রণ করেন? লা ইয়াকুলুন আল্লাহ, তারা বলতো এগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো, মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যাতে ওয়ামাই ইউখরিজুল মাইয়্যাতা মিনাল হাই, কে জীবিত থেকে মৃতদের বাহির করেন, কে মৃত থেকে জীবিত বাহির করেন? ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন করেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো, ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, সারা পৃথিবী, এই বিশ্ব, এই দুনিয়া, এই আসমান কে পরিচালনা করেন? ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। কারা বলতো? আবু জাহেলরা বলতো, আবু লাহাবেরা বলতো। আবু জাহেল বাইতুল্লাহর সভাপতি ছিল, হাজার হাজার হাজীদের পানি পানের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করত। আল্লাহর ঘরের গিলাব দরে যখন বদরের যুদ্ধে যায়, আল্লাহর ঘরের গিলাব দরে আল্লাহর কাছে দোয়া করছে আবু জাহেল। আল্লাহর কাছে বলছে, আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের দিকে রওনা দিছি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মকে, আমরা যে আওলাদে রাসূল, আমাদের নবী ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের রেখা যাওয়া দিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস করে দিচ্ছে। আমরা আমাদের বাপদাদার দিনকে রক্ষা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিছি, আয় আল্লাহ আমাদেরকে এই যুদ্ধে আপনি বিজয় দান করবেন। নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আবু জেহেলের ইমান দেখেন, আবু জেহেল কতগুলো কাজ করছে, এই যে যা জিজ্ঞাসা করলো সব বলছে আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়াও করছে, তারপরে আবু জেহেল জান্নাত পাবে না? ঘটনা কি, এত কিছু করার পরেও জান্নাত পাবে না কেন? ইমান তো আনছে, ইমান তো আছে, শেরেক ছিল তার ইমানের ভিতরে, শেরেক ছিল, শেরেক যুক্ত ইমান। আল্লাহ পাক সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ইমানটাকে জুলুমের সাথে শিরকের সাথে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলার জন্য রয়েছে দুনিয়াতেও নিরাপত্তা আখেরাতেও নিরাপত্তা। সুবহানাল্লাহ, দুনিয়াতেও এই মানুষগুলার জন্য আছে নিরাপত্তা, আখেরাতেও আছে নিরাপত্তা। আজকে সারা দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখেন, সমগ্র পৃথিবীতে একটা জাতি আছে যারা শুধু মার খায়, যারা শুধু মার খায়, আর যত যত জাতি আছে পৃথিবীতে তারা শুধু মার দে মার দে মার খায়, যে জাতিটা এই জাতিটার নাম কি? মুসলিম। অথচ আল্লাহ বলছেন মুসলিমদের জন্য দুনিয়াতেও নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে, আখেরাতেও নিরাপত্তা, কিন্তু দুনিয়াতে নিরাপত্তা এখন পায় না কেন বলেন তো দেখি। আচ্ছা দেখেন, যখন বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় থাকে, যখন তখন দেখবেন যারা মন্ত্রী পরিষদের সদস্য থাকে তাদের জন্য কত রকমের নিরাপত্তা থাকে, থাকে না? কিন্তু আবার যখন দেখবেন মন্ত্রী পরিষদের দায়িত্ব নাই তখন আর ওই নিরাপত্তা থাকে না, কি বলেন? যারা তাকে একসময় নিরাপত্তা দিত, তাকে পাহারা দিত, তারাই ধরি তাকে জেলখানায় নিয়ে যায়, তারাই ধরি আবার তাকে দেখা যায় আদালতে নিয়ে যায়, নিয়ে যায় না তো কেন? কারণ যেই কারণে তাকে নিরাপত্তা দেওয়া হইতো ওই শর্তটা, ওই কারণটা এখন তার ভিতরে নাই। সে মন্ত্রী হওয়ার কারণে তাকে নিরাপত্তা দেওয়া হইতো, এখন তার ওই মন্ত্রিত্ব আর নাই, এজন্য নিরাপত্তা দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তোমরা যারা ঈমান এনেছো ঈমানের সাথে যতদিন পর্যন্ত শিরক মিশ্রিত করবা না ততদিন পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে নিরাপত্তা। কিন্তু যখন তোমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকে যাবে তখন আমি আল্লাহর ওই নিরাপত্তা তোমাদের জন্য আর দেওয়া হবে না। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে মুমিনেরা ছিল শিরক মুক্ত ততদিন মুমিনদের ভয়ে সারা দুনিয়া থরথর করে কাঁপত। খোলাফায়ে রাশেদিনের আমলে যুগে যুগে মুসলমানকে মারা তো দূরের কথা, মুসলমানের গায়ে হাত তোলা তো দূরের কথা, মুসলমানের দিকে চোখ রাঙিয়ে তাকানো তো দূরের কথা, মুসলমানকে একটা কঠিন কথা বলতে অনেক ভেবেচিন্তে বলতে হইতো। কিন্তু যখন এই মুসলিম শিরক করা শুরু করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের উপর থেকে আল্লাহর নিরাপত্তা তুলে নিছেন। আজকে সারা দুনিয়াতে মার খাওয়ার মূল কারণ আমরা আমাদের ইমানের ভিতরে শিরক ঢুকাই ফেলছি, এজন্য আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দেন না, নিরাপত্তা আল্লাহ পাক তুলে নিছেন। ওয়াহুম মুহতাদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক মুক্ত ইমান যাদের থাকে এরা হলো জমিনে হেদায়েত প্রাপ্ত মানুষ। শিরক মুক্ত ইমান যদি থাকে, তাওহীদ ইমান থাকে, এই মানুষগুলো দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত মানুষ। দুনিয়ার মানুষ যে তাকে যাই কিছু বলুক, কিন্তু আল্লাহর কাছে সে হেদায়েত প্রাপ্ত। এই জন্য আমরা সবসময় সবাইকে বলি যে ভাই আমরা লা মাজহাবিনা, আমরা হইলাম লা শিরকি লা বেদাতি। আমাদের মূল পরিচয় যে আমরা লা শিরকি লা বেদাতি, আমরা শিরকের সাথে কোনো আপোষ নাই, বেদাতের সাথে কোনো আপোষ নাই। শিরিক এবং বেদাত এই দুটা আমাদের দুশ্মন, এই দুটা আমাদের শত্রু। এই দেশের কোনো আলেম ওলামা, এই দেশের কোনো মুসলমান, এই দেশের কোনো দল, এই দেশের কোনো ব্যক্তি, এই দেশের কোনো পীর মাশায়েখ, তাদের কারো সাথে আমাদের কোনো বিরোধ নাই, কারো সাথে কোনো শত্রুতা নাই, কারো সাথে কোনো হিংসা নাই। আমাদের শত্রুতাটা, আমাদের হিংসাটা, আমাদের বিরোধটা দুটা জিনিসের সাথে, একটা শিরক আর একটা বেদাত। আমরা কোনো মাজহাবের বিরুদ্ধেও কোনো কথা বলি না কোনো জায়গায়। আজ পর্যন্ত কোন আলোচনায় আমরা হানাফি মাজহাবের বিরুদ্ধে, শাফি মাজহাবের বিরুদ্ধে, মালিকি মাজহাবের বিরুদ্ধে, হাম্বলি মাজহাবের বিরুদ্ধে আমরা কোনো আলোচনা আজ পর্যন্ত করিনি। আমাদের মূল শত্রু, মূল দুশ্মন, মূল বিরোধ শিরকের সাথে এবং বেদাতের সাথে, আর কারো সাথে না। কারণ এই শিরক এত মারাত্মক, বেদাত এত মারাত্মক, যেগুলো আমাদের ঈমান আর আমলটাকে ধ্বংস করে দেয়। এই জন্য এই দুটার সাথে আমাদের এত বিরোধ। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, শিরক এবং বেদাত সমাজে আস্তে আস্তে ঢুকে ঢুকে ঢুকে ঢুকে ঢুকে ঢুকে এগুলো জায়গা করে, শক্ত করে বসে গেছে। দেখবেন দাঁতের মধ্যে ময়লা জমতে জমতে জমতে জমতে শক্ত হয়ে বসে যায়, ব্রাশ দিয়ে যত ঘষবেন এগুলো উঠে না। পরে দাঁতের ডাক্তারের কাছে গেলে একবারে মেশিন দিয়ে, কারেন্টের মেশিন লাগাই দিয়ে, তারপরে এখানে ঘষা দিয়ে দিয়ে, পানি দিয়ে দিয়ে তারপরে তুলতে হয়। এই ঘষাটা দিতে গেলে অনেকের ব্যথা লাগে, খারাপও লাগে, লাগে না এত আরামে কিন্তু ঘষাটা হয় না। শিরকের বেদাতগুলো আস্তে আস্তে আস্তে জমতে জমতে এগুলা আরামের সাথে সুন্দরভাবে বসে গেছে। এখন এগুলো তুলতে গেলে অনেকের কাছে ব্যথা লাগে, কারণ এক একজনের এক এক জায়গায় আঘাত লাগে। শিরকের বিরুদ্ধে কথা বলতে গেলে, কাজ করতে গেলে অনেকে শিরক দিয়ে সমাজে সুন্দর করে অনেক কিছু সাজাই রেখেছে, সেগুলো এলোমেলো হয়ে যায়। অনেকে বেদাত দিয়ে সমাজে সুন্দর করে তার একটা রুজি রোজগার ইনকামের ব্যবস্থা করে রেখেছে, এখন বেদাতের বিরুদ্ধে বলতে গেলে এখানে সমস্যা হয়ে যায়। তখন ও সমস্ত ভাইয়েরা মনে করে আহারে সর্বনাশ, দেখো এই হুজুরটা ঢাকা থেকে এসে, অমুক জায়গা থেকে এসে আমার রুজি রোজগারে হাত দিয়ে দিছে। তখন উনি চিন্তা করে যে মানুষকে যদি বোঝানো হয় যে ভাই যে এরা শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে, খবরদার এদের কথা শুনবেন না, তো মানুষ কইব তো আমিও তো শিরকের বিরুদ্ধে, আমিও তো বেদাতের বিরুদ্ধে। এই জন্য সূক্ষ্মভাবে চিন্তা করে নিছে যে না, মানুষকে এটা বলা যাবে না, এরা শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এটা বলা যাবে না। বলতে হবে কি, এরা দেখেন আমাদের পূর্বপুরুষ সবাই হানাফি মাজহাবের ছিল, এরা আমাদের মাজহাবকে ধ্বংস করে দিচ্ছে। আম জনতাকে, সাধারণ মানুষকে এটা বোঝায় যে এরা আমাদের মাজহাবের উপরে আঘাত করতেছে। আসলে কিন্তু আমাদের মূল মাকসাদ কোন মাজহাবের উপরে আঘাত করা নয়, আমাদের মূল মাকসাদ সমাজ থেকে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে শিরক এবং বেদাতকে দূর করা। হানাফি মাজহাব যে মাজহাব, এই মাজহাবের ভিতরে কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, এটা শিরক মুক্ত বেদাত মুক্ত একটা মাজহাব। এই যত শিরিক আমরা দেখি, যত বেদাত দেখি, এগুলো একটাও হানাফি মাজহাবের ভিতরে নাই। এগুলো হলো মানুষের বানানো জিনিস, এগুলো হানাফি মাজহাবের জিনিস না। এই যত শিরিক আছে, বেদাত আছে, এগুলো বিভিন্ন ব্যক্তি নিজেরা তৈরি করছে, নিজেরা বানাইছে, এগুলো হানাফি মাযহাবের জিনিস না। শিরিক আর বেদাতের বিরুদ্ধে কথা বলা, শিরিক আর বেদাতের বিরুদ্ধে আন্দোলন করা, তার অর্থ হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলা, হানাফি মাযহাবের বিরুদ্ধে আন্দোলন করা না, দুইটা দুই জিনিস। কারণ এই শিরিক যতগুলো আছে একটা শিরিকও হানাফি মাযহাবে নাই, যতগুলো বেদাত আছে একটা বেদাতও হানাফি মাযহাবে নাই। এগুলো হানাফি মাযহাবের ভিতরে ঢুকে এই ময়লা আবর্জনাগুলো জায়গা করে নিছে। এই জন্য আমাদের মূল কাজ আমাদেরকে এই শিরিক এবং বেদাত সমাজ থেকে অপসারণ করা, দূরীভূত করা। যদিও এই জন্য আমাদের অনেককে অনেক কথা শুনতে হবে, কষ্ট করতে হবে, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু সহ্য করে হলো এই দাওয়াত আমাদেরকে চালিয়ে যেতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। শিরক হলো তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ ওয়াল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে, এটার নাম শিরক। শিরকটা হলো তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ, গায়রুল্লাহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, শরিক করা, আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার করা, মিলেই নেওয়া, এটার নাম হলো শিরক। আমাদের দেশে যখন কোরবানি আসে, কোরবানি আসলে আমরা কোরবানি করি, কখনো একজনে একটা গরু কোরবানি করি, আবার কখনো দুইজনে তিনজনে চারজনে মিলে গরু একটা কোরবানি করি, করি না? যখন একজনে একটা কোরবানি করি তখন আমরা কি বলি? যে একা কোরবানি করছে এই লোক। আর যখন আমরা দুইজনে তিনজনে করি তখন কি বলি? বাঘে কোরবানি, শরিকানা কোরবানি, শরিক কোরবানি করছি, বলি না? এই জন্য এই শরিক বুঝলে শেরেক বোঝা সহজ, মানে শরিকানা কোরবানি বুঝলে যে শেরেক বোঝাটা সহজ। কারণ একজনে যদি একটা গরু করি এটাকে আমরা শরিকানা বলি না, যখন দুইজনে করি, তিনজনে করি, চারজনে করি তখন এটার নাম হয় শরিকানা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, নাম এবং গুণাবলী, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের মালিকানা, এইগুলোকে যদি একমাত্র আল্লাহর জন্য রাখা হয় তখন এটার নাম তাওহিদ। যখন এগুলাকে দুইজন, তিনজন, চারজন, পাঁচজনকে একত্রিত করা হয় তখন এটা হয় শিরক। এজন্য ঈমান আনার সময় আমরা একটা কালেমা পড়ি, ঈমান আনি। কোন কালেমাটা পড়ে ঈমান আনান আপনারা? হয় নাই আপনাদের ঈমান আনা হয় নাই, কারণ আপনারা তো ঈমান আনতে হয় নাই, কারণ বাপদাদার থেকে ঈমান পাই গেছেন, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছেন আল্লাহর নিয়ামত, বলে আমরা তো কেউ নতুন করে ঈমান আনি নাই, তো ঈমান আনতে কেমনে হয় আমরা জানি কেমনে। ঈমান আনতে হয় এই কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে ইমান আনা লাগে। ইমান আনার সময় সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। এতটুকু যদি ইমান আনেন, আপনি মুসলিম হন নাই, ইমানদার হন নাই, এর সাথে আরো একটা অংশ ইমান আনতে হবে, ওয়াহদাহু লা শারীকা লাহ। এই অংশ যদি বাদ দেন আপনি ইমানদার হতে পারেন না। ওয়াহদাহু, যেই আল্লাহর উপরে ইমান আনলাম, যে আল্লাহকে একমাত্র মাবুদ মেনে নিলাম, তিনি ক্ষমতার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তিনি ওয়াহদাহ, তিনি একক, লা শারীকা লাহু, ক্ষমতার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে লা শারীকা লাহু, তার কোন শরীক নাই, তার কোন অংশীদার নাই, কোন মানুষও তার শরীক নাই, কোন ফেরেশতাও তার শরীক নাই, কোন জিনও তার শরীক নাই, কোন নবী রাসূলও তার শরীক নাই, কোন উলিয়া উলিয়াও তার শরীক নাই, কোন ফির মাশায়েখ বুজুর্গ তার শরীক নাই। এটার নাম হলো ঈমান, এটার নাম তাওহীদ। এখন যদি এর ভিতরে কাউকে শরীক অংশীদার বানাই ফেলাম তখন এটা হয়ে যায় কি? শিরক। আচ্ছা, এখন শিরক করলে অসুবিধা কি? শিরক করলাম দুই একটা পাঁচটা, কোনো অসুবিধা আছে? আছে, কারণ এটার ক্ষতি না বুঝলে আপনি তো শিরক থেকে দূর হওয়া এটা আপনি সাবধান হতে পারবেন না। দেখবেন সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান, লেখা আছে না? ধূমপান বিষপান দেখছেন নি? লেখা আছে নি? কয় না দেখি, আপনারা খান তাহলে নাকি? কেমনে দেখছেন যে দোকানে দোকানে লেখা আছে যে ধূমপান বিষপান? আচ্ছা, এই কথাকে বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, অনেকে বিশ্বাস করে না কি ধূমপান বিষপান কথাটা ঠিক আছে? বিশ্বাস করেন কথাটা ঠিক নেই, আপনাদের বিশ্বাস ভুল। ধূমপান বিষপান যদি এটা ঠিক হইতো কথাটা, তাহলে দেখতেন বিষপান কোন একজন মানুষকে নিয়ে আপনি বিনা পয়সায় বলবেন যে ভাই ধরেন আপনি একটা টাকাও দেওয়া লাগবে না, আমি নিজে কিনে আনছি, আপনি শুধু এক ডোক খাইবেন। আর একটা জিনিস, জীবনে নতুন জিনিস একবার না খাই দেখলে আপনি বুঝবেন কেমনে এটা যে ভালো না খারাপ। অনেকের এই মাসালা আছে, এটা যে খারাপ একবার না টেস্ট করলে আমি বুঝবো কেমনে? সিনেমা যে খারাপ জীবনে একবার না দেখলে সিনেমা খারাপ যে বুঝবো কেমনে? টিভি দেখা খারাপ একবার না দেখলে বুঝবো কেমনে? এরকম দেখবেন অনেক মাসালা, কয় একবার না দেখলে আমি বুঝবো কেমনে এটা খারাপ? তাহলে ওই ভাইকে বুঝান যে ভাইজান বিষ যে খারাপ এটা তো মানুষ কয়, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, আপনি একবার খাই দেখেন, খাওয়ার পরে আমাদেরকে অভিজ্ঞতাটা বলবেন। আপনি কোনো টাকা পয়সাও দেওয়া লাগবে না, কিছুই লাগবে না, বেশিও খাওয়া লাগবে না, অল্প একটু খান, খাইব না। আচ্ছা, এখন ধূমপান আপনি নিজে টাকা দেওয়া লাগে না, ওয়াজ নসিহত করা লাগে না, খাওয়ানোর জন্য বোঝানো লাগে না, দোকান থেকে এত টাকা খরচ করে নিজের পয়সা খরচ করে নিজে খায়, খায় না? তাহলে ধূমপান করে কিন্তু বিষপান করে না, তাহলে কারণ কি? তাহলে এই কথাটা আর বিশ্বাস করতে পারে না। বিষপানের অপকারিতা, বিষপানের ক্ষতিটা তার ভিতরে এমন ভাবে ঢুকছে, এমন বদ্ধমূল আকীদা বদ্ধমূল বিশ্বাস হয়েছে, সে জানে এটা খাইলেই তার মৃত্যু হবে। কিন্তু ধূমপানের ব্যাপারে তার ভিতরে আকীদা ঢুকছে এটা খাইলে সাথে সাথে মৃত্যু হয় না, তাহলে দুটো এক জিনিস না। আর বিশ্বাসটা এত কঠিন জিনিস, এক বিশ্বাসের কারণে একটা খায় আরেক বিশ্বাসের কারণে আরেকটা খায় না। দেখেন একই জিনিস, রাতের তিনটা বাজে কারো বিমানের ফ্লাইট, ওই ব্যক্তি যদি বারোটার সময় ঘুমায়, এগারোটার সময় ঘুমায়, তিনটায় তার ফ্লাইট, দেখবেন প্রতি দশ মিনিট পরপর, পনেরো মিনিট পরপর, বিশ মিনিট পরপর উঠে আর ঘড়ি দেখে, উঠে আর ঘড়ি দেখে, যে কোনোভাবে তার তিনটার ফ্লাইট কোনোভাবে মিস হওয়া যাবে না, তাকে যেতেই হবে। কারণ কি? কারণ তার ভিতরে আকীদা, তার ভিতরে বিশ্বাস ঢুকছে, কোনো কারণে যদি আমার এই বিমান মিস হয়ে যায় আমার কিছু টাকা পয়সা ক্ষতি হবে, আমার চাকরির ক্ষতি হইতে পারে, আমার কাজের ক্ষতি হইতে পারে, আমার কোনো এক জায়গায় না কোনো এক জায়গায় সমস্যা হইতে পারে, কিছু ক্ষতি হবে। ওই মানুষটাই ফজরের নামাজের যখন আজান দিল, এই আল্লাহর বান্দা ঘুম থেকে না উঠে ল্যাপ মুড়িয়ে সুন্দরভাবে ঘুমাই থাকলো, এই লোকটা মসজিদে গেল না, অথচ ফজরের নামাজ জামাতে না পড়লে এই লোকটা জাহান্নামে যেতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদাসসিরের 43 নম্বর আয়াতে বলছেন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। তাহলে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এই জ্ঞানটাও তার কাছে আছে, আবার তিনটার ফ্লাইট মিস করলে তার কিছু ক্ষতি হবে এই জ্ঞানটাও আছে, কিন্তু একটার কারণে সে এত তৎপর আরেকটার কারণে কোনো তৎপরতা দেখা গেল না। বেশ কমটা কোন জায়গায়? ইমান, ইমান সমস্যা তার, তার ইমানের ভিতরে ওই বিশ্বাসটা ওইভাবে ঢুকে নাই, এই জন্য সেরে কিরকম ক্ষতিকর এই বিশ্বাস যদি অন্তরে না ঢুকে আপনি আমি শিরক থেকে দূরে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অপকারিতা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে শিরকের অপকারিতা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতিকর দিক বলছেন। এক নম্বর ক্ষতিকর দিক হল লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। শিরক হল সবচেয়ে বড় জুলুম, জুলমে আজিম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আজিম, শিরক হল জুলমে আজিম, সবচেয়ে বড় জুলুম। তাহলে জুলুম যারা করে এরা জালেম, আর জালেমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। তাহলে শিরককারীদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়, তাহলে আমি যদি শিরক করি আমার উপরে আল্লাহর লানত আসবে, আর যে লোকের উপরে আল্লাহর লানত আসবে এই লোক কিয়ামতের ময়দানে কোন প্রকারের আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা আছে? লানত মানে আল্লাহর রহমত থেকে বিমুখ হওয়া, রহমত থেকে দূরে সরে যাওয়া। দুই নম্বর শিরকের ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক করার পরে তওবা না করে শিরক থেকে ফিরে না এসে যদি কেউ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ মাফ করবেন না। কোরআনে কারিমে কয়েকটা আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি এমন কোন গুনাহ করো, আমি আল্লাহর সাথে শিরক করো না এরকম গুনাহ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরক করলে ওই গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। তাহলে শিরকের গুনাহ মাফ দিবেন আল্লাহ পাক। তিন নম্বর ক্ষতিকর দিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাত পাওয়া যাবে না শিরক করলে। চার নম্বর ক্ষতিকর দিক, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কারণে সমস্ত আমলকে বরবাদ করে দেন। নামাজও পড়ছি শিরকও করছি, নামাজ বরবাদ, রোজা রেখেছি শিরক করেছি রোজা বরবাদ, হজ করেছি শিরক করেছি হজ বরবাদ, কোটি কোটি টাকা যাকাত দিয়েছি আবার শিরকও করেছি ওই সব যাকাত বরবাদ। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এটা ওহী করে জানাই দিছেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সমস্ত নবীদেরকে আমি এই ওহী নাযিল করে জানিয়ে দিয়েছি, لئن أشركت ليحبطن عملك, যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে শিরক একটা যদি কোনো ক্রমে করতে পারেন, যা জীবনে নামাজ করছেন রোজা রাখছেন হজ করছেন যাকাত দিচ্ছেন যত নেক আমল করছেন সব বরবাদ, কিছু নাই। মাছ ধরার জন্য যখন নদীতে যান, খালে যান, মাঠে যান, বিলে যান, একটা জিনিস সাথে করে নিয়ে যান মাছ রাখার জন্য, এটার নাম কি? যে খলই। এক এক অঞ্চলে এক এক শব্দ বলে। আচ্ছা খলয় নিয়ে গেছেন মাঠে, বিলে নিয়ে গেছেন মাছ ধরবেন আর এটার মধ্যে ঢুকাইবেন, কিন্তু খলয় নিচে দিয়ে ভাঙ্গা নিচে দিয়ে ঠিক নেই, নিচে দিয়ে ভেঙ্গে গেছে, কিন্তু আপনি ওটা খেয়াল করলেন না। বিলে গিয়ে খালে গিয়ে নদীতে গিয়ে মাছ ধরতেছেন আর রাখতেছেন, ধরতেছেন আর রাখতেছেন, ধরতেছেন আর রাখতেছেন, আপনি দেখতেছেন খলয় পুরাই ফেলছেন, বাড়িতে আসে দেখেন খলয়ের মধ্যে কিছুই নাই খালি। কারণ কি, আপনার নিচে ভেঙ্গে রয়েছে, নিচে খোলা, ওইটা আপনি আগে বন্ধ করেন নাই। আমল যত করবেন আমার ভাইয়েরা এবং বোনেরা, আমল করার আগে ওই খলর নিচ দিয়ে ভালো করে দেখে নিতে হবে। এই খলর নিচে বাঙ্গাটা হলো শিরক, যদি শিরক থাকে যত আমল ঢুকাইবেন যত আমল করবেন সব আমল নিচ দিয়ে চলে যাবে। কেয়ামতের ময়দানে যাই দেখবেন কোনো আমল নাই, চিন্তা করতে দেখবেন আহারে দুনিয়াতে কত আমল করলাম, কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত ইবাদত করলাম, কত দান সাদাকা করলাম, আজকে দেখি কিছুই নাই। থাকবে না কেন? শিরকের কারণে। শিরকের আরেকটা মারাত্মক ক্ষতি হল শিরককারীর জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। তাহলে শিরকের মারাত্মক ক্ষতিকর দিক আছে। এবার আমরা দুই একটা শিরকের উদাহরণ দিই, তাহলে আমরা বুঝতে পারবো শিরক কি জিনিস। একটা শিরক বহুল প্রচলিত শিরক আছে, উসিলার শিরক, এটা আপনাদের দিকে নাই তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। এই শিরকটা হলো উসিলার শিরক। উসিলা বুঝেন? উসিলা হলো বাংলা শব্দ, এটা উর্দুতেও ব্যবহার হয়, এটা ফার্সিতেও ব্যবহার হয়, হিন্দিতেও ব্যবহার হয়, আবার আরবিতেও একটা ওয়াসিলা আছে। শয়তান এই শব্দটাকে বাংলাদেশে এমন ভাবে মানুষের ভিতরে ঢুকাই দিছে, যখন কোরআনে কারিমের সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাঙালি মনে করে আহারে কোরআনে সব কিছু আরবি, একটা আয়াত আল্লাহ পাক আমাদের জন্য বাংলায় দিয়ে দিছে, বাঙালি মহা খুশি যে দেখো কোরআন সব আরবি কিন্তু এই আয়াতটা আল্লাহ বাংলায় নাজিল করে দিছে। কারণ আল্লাহ কি বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ উসিলা ধরতে বলছে। আবার আমাদের দেশের এক লোক আরব দেশে গেছে, সৌদি আরব গেছে, মার কাছে ফোন করছে, আম্মা এই দেশে সব আরবি সব আরবিতে কথা কয়, একটা জিনিস পাইছি খালি বাংলায় কয়, সেটা হলো দৈনিক পাঁচবার আজানটা বাংলায় দে, আজানটা বাংলায় দে, কারণ বাংলাদেশে যেরকম আজান দে এখানে ওই রকম আজান দে, কিন্তু আরগুলো বুঝি না কিছু সব আরবি। তা বাঙালি মনে করে পুরা কোরআন আরবি, শুধু এই জায়গাটা আল্লাহ বাংলায় বলে দিছে। এই জন্য ওসিলার আয়াতটা তেলাওয়াত করলে আর ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগে না, কোনো তাফসির করা লাগে না, বাঙালি বুঝে গেছে যে আল্লাহ কি বলছে, ওসিলা দেখতে বলছে। সাথে সাথে শয়তান শিরকের ইন্ধন যোগায়। শয়তানের কাজ হলো শিরকের ইন্ধন যোগানো। শয়তান বুদ্ধি দেয়, মিয়া শোনো তোমার রাজবাড়ি জজ কোর্টে হাইকোর্টে ঢাকা হাইকোর্টে সুপ্রিম কোর্টে তোমার মামলা চলে, তুমি সেই মামলার মোকাবেলা করবা, সেই মামলার মোকাবেলা তুমি একা একা করতে পারো নাকি, তোমার উকিল নিয়োগ দিতে হয়, ব্যারিস্টার নিয়োগ দিতে হয়। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার করবেন, তুমি উকিলও নিয়োগ দিবা না ব্যারিস্টারও নিয়োগ দিবা না, তোমার বিচারের দিন তোমার কি হবে? তোমার উকিল নিয়োগ দেওয়া দরকার, ব্যারিস্টার নিয়োগ দেওয়া দরকার, দুনিয়াতে উকিল নিয়োগ দেওয়া আখেরাতে লাগবে না। তারপরে শয়তান আরো বুদ্ধি দে, শোনো তুমি হইলে ট্রেনের খালি বগি, খালি তোমার ভিতরে কিছু নাই, আর দেখবে তোমার জমিনে তোমার দেশে কিছু কিছু মানুষ আছে ইঞ্জিন, কিছু মানুষ আছে কি রেলগাড়ির ইঞ্জিন, আর বাকিরা সব খালি বগি। কই শুনো, খালি ইঞ্জিনের সাথে আটকাই দিবা, যদি আটকাই দিতে পারো তো কিয়ামতের দিন ইঞ্জিন টান দিলে সব বগি জান্নাতে চলে যাইব। নাউজুবিল্লাহ, শয়তান কিভাবে বুঝায় শেরেক করানোর জন্য। মিয়া খালি বগি লই বসে রেছো, এইটা ইঞ্জিনের সাথে আটকাই দাও। ইঞ্জিনের সাথে আটকানোর জন্য কেউ পাগড়ি দিয়ে আটকায়, কেউ রশি দিয়ে আটকায়, কেউ হাত দিয়ে আটকায়, কত কিছু দিয়ে আটকায়, খালি মানে আটকাইতেছে ইঞ্জিনের সাথে। এখন ইঞ্জিন যে নষ্ট হয়ে রয়েছে সেই খবর নেই। ইঞ্জিন যদি নষ্ট হয়ে থাকে, ইঞ্জিন যদি সামনের দিকে না যায়, তো বাকিদের অবস্থা কি হবে যারা আটকাইছে? এবার ছুটাইতেও পারবে না, কোনো দিকে যাইতেও পারবে না। না আটকায় যদি ট্রেনের সাথে না আটকায়, আপনি অন্য রাস্তা দিয়ে যাইতেছিলেন, এই রাস্তা বন্ধ হয়ে রয়েছে, আরেক দিক দিয়ে হলেও যাইতে পারবেন, কিন্তু এমন আটকানি আটকাইছেন এই দিকেও যাইতে পারেন না, এই দিকেও যেতে পারেন না। আর এই আটকানোর দলিল হলো ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। মিয়া জান্নাতে যাইবা, জান্নাতে যেতে হলে এরকম ওসিলা লাগবে। এটা একটা মারাত্মক ধরনের শিরক এই সমাজে প্রচলিত হয়ে গেছে, ওয়াসিলার শিরক। ওয়াসিলার তাফসীর হলো, ওয়াসিলার ব্যাখ্যা হলো, ওয়াসিলা এটা আরবি শব্দ, এটার তাফসীর হলো আত্তাআ, তাআতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর আনুগত্য করার নাম ওয়াসিলা। এই আনুগত্যটা হবে আল কুরবাতু ইলাইহি বিল আমালিল আল্লাতি ইয়ারদিহি, এমন আমল করা যে আমলে আল্লাহ বেশি রাজি খুশি হয়। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা বলে বেশি বেশি নফল ইবাদত বন্দেগি করতে বলছেন। আল্লাহ পাক প্রথমে বলছেন ইত্তাকুল্লাহ, তারপরে বলছেন ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধু ফরজ নামাজ পড়ে বসে থাকিও না, ফরজ নামাজের পরে সুন্নত পড়ো, নফল পড়ো, শুধু রমজান মাসের সিয়াম পালন করে বসে থাকিও না, রমজানের বাহিরে সোমবার বৃহস্পতিবার রোজা রাখো, মাসের ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখে রোজা রাখো, মাঝে মাঝে নফল রোজা বেশি বেশি রাখো, যাকাত দিয়ে বসে থাকিও না, নফল সদাকা আল্লাহ রাস্তায় দান খয়রাত বেশি বেশি করো, ফরজ হজ করে বসে থাকিও না, মাঝে মাঝে উমরা করো, মাঝে মাঝে নফল হজও করো, সব ইবাদতে নফল ইবাদত বন্দেগী করো, এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিন্তু বাঙালি বুঝছে ওয়াসিলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে ওয়াসিলা মানা হয়, এটা শিরক। যদি মনে করা হয় আমার আল্লাহর কাছে দোয়া করব, সরাসরি দোয়া করলে আল্লাহ কবুল করবে না, আমার অমুক হুজুরের উসিলায়, অমুক বুজুর্গের উসিলায়, অমুক পীর সাহেবের উসিলায় যদি দোয়া করি আল্লাহ কবুল করবে, এই মাঝখানে মানুষদেরকে উসিলা বানানো, এটা হলো শিরক। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করি, কারণ আমার একটা নামই হলো মুজিবুদ দাওয়াত, আমি খালি দোয়া কবুল করি। বান্দা দোয়া করবে, বান্দা আমার কাছে চাইবে, আমি আল্লাহ শুধু কবুল করি, এটা আমার আল্লাহর সিফাত। সুতরাং মাঝখানে কোনো কিছু লাগে না। আল্লাহ বলেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে কিছু চায়, কিছু দোয়া করে, আমি তখনই সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিই। বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সাথে সাথে সাড়া দেন। মাঝখানে কোনো কিছু দিয়ে, কোনো ব্যক্তিকে দিয়ে, কোনো মানুষকে দিয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে না, চাইলে সেটা হবে কি শিরক। কারণ ইব্রাহিম আলাইহিসসালামকে ওই যুগের মুশরিকেরা বলতেছে ইব্রাহিম তুমি সরাসরি আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হইলে কাজ হবে না, তুমি এইভাবে নিয়ত করো যে আমি আমার কলবের তরফ মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার অমুক হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জা, অমুক হুজুরের কলব অমুক হুজুরের দিকে, দাদা হুজুরের দিকে, দাদা হুজুর থেকে অমুক হুজুর, অমুক হুজুর থেকে অমুক হুজুর, এরকম ১০-১৫ জন ২০ জন হুজুরের কলবের মাধ্যমে তারপরে যাইবো আল্লাহর আরশের দিকে, সেখান থেকে জিকিরের ফয়জে বরকত পাইবা। ইব্রাহিম আলাইহিস সালামকে কয় এরকম জিকির করতে হবে, না তোমার জিকির হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নি ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম সরাসরি, ওয়াজহিয়া লিল্লাযী, ওই আল্লাহর দিকে, ওই খালেকের দিকে, ওই মালিকের দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান আর জমিনের সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, আমি আর কোন দিকে মুতাওয়াজ্জা হব না, আমার মুতাওয়াজ্জা সরাসরি একদিকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এইগুলোকে পরিচালনা করেন, সরাসরি ওই আল্লাহর দিকে মুতাওয়াজ্জা। হানিফা, ডানে বামে সামনে পিছনে আমি কোনো দিকে তাকাবো না, আমি একেবারে সোজা ডাইরেক্ট আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি ইব্রাহিম ঘোষণা দিচ্ছি, ডানে বামে এদিক সেদিক মুতাওয়াজ্জা হলে এরা মুশরিক, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক মুক্তির ঘোষণা দিয়ে দিলেন, আমি এসব দিকে নাই, আমি সরাসরি আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য কোন ব্যক্তির মাধ্যম মধ্যস্থতা দরকার নাই। মুশরিকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই মিয়া, তোমরা তো জানো যে এই মূর্তিরা, এই দেবদেবীরা, এইসব বুজুর্গরা যারা মরে গেছে, এরা কিছুই করতে পারে না, তারপরেও তোমরা কেন এদের ইবাদত করো? তখন এরা জবাব দিল, وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُنَا إِلَى اللَّهِ زُلْفَى। সূরা আয-যুমারের 2 এবং 3 নম্বর আয়াত। এরা জবাব দিল, لِيُقَرِّبُنَا إِلَى اللَّهِ زُلْفَى, আমরা জানি এরা ভালো খারাপ আমাদের কিছু করতে পারে না, কিন্তু এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী বানাই দে। এসব দেবদেবীরা, এসব ওলিয়া উলিয়ারা, এসব মৃত ব্যক্তিরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী বানাই দে। তাহলে এরা মধ্যস্থতাকারী ধরছে কি জন্য? আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য দরকার হলো ঈমান আর আমলে সালে, ঈমান তাকওয়া। ইমান আর তাকওয়া যত সুন্দর হবে, যত মজবুত হবে, যত বিশুদ্ধ হবে, তত আল্লাহর বান্দাবান্দি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। আলেম ওলামাদের থেকে শুধু ইমান কেমনে সুন্দর করতে হয়, আমল কেমনে সুন্দর করতে হয়, ইমান কেমনে বিশুদ্ধ হয়, আমল কেমনে বিশুদ্ধ হয়, সুন্নতি আমল হয়, ইমান কেমনে তাওহিদি ইমান হয়, এটা শিখতে হবে। আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকবে, এলেমের সম্পর্ক, কিন্তু আলেম ওলামারা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারবে না। যদি মনে করা হয় যে এরাই পৌঁছায় দিব, যদি বিশ্বাস করা হয় নিদানকালে আমার মরণকালে আমার হুজুর আমার মাতার কাছে চলে আসবে, নিদানকালে আমার মুর্শিদ কেবলা আমার মাতার কাছে চলে আসবে, আসি আমার কালেমা শিখাই দিবে, ওই মুর্শিদ কেবলা কালেমা নিয়ে মরতে পারছে কিনা এটারও তো ঠিক নেই। সে মুর্শিদ কেবলার নিশ্চয়তা নাই যে ইমান নিয়ে মারা গেছে কিনা বা মারা যাবে কিনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছি না, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমর ফিল জান্না, ওমর হলো জান্নাতি মানুষ, যে ওমরকে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে আসতো না, আর এক রাস্তা দিয়ে পালিয়ে যেত। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর নির্দেশের ব্যাপারে সবচেয়ে কঠোর। কোরআনে কারিমের অনেক আয়াত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরামর্শ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওমরের পরামর্শের সমর্থনে কোরআনে কারিমের আয়াতও নাজিল করছেন, সুবহানাল্লাহ। যার পরামর্শ আল্লাহ পাক আরশে আজিম থেকে শুনেন, এরকম মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা একদিন এক সাহাবীর কাছে বলে দিলেন, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে বলে দিলেন, কারা কারা মুনাফেক এই নামগুলো বলে দিছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনু শুনতে পাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে মুনাফেকের তালিকা দিছেন। উমর ইবনে খাত্তাব বাসায় গিয়ে কান্দেন, আহারে আল্লাহ রাসূল আমাকে সব বলেন মুনাফেকের তালিকা বলেন নাই, মনে হয় আমি উমরও এই মুনাফেকের ভিতরে রয়ে গেছি, আমার নামটাও মনে হয় ওই তালিকার ভিতরে আছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নামগুলা বলেন নাই। অনেক চিন্তা করে রাত্রের গভীরে চুপে চুপে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গিয়ে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে আমাকে সব সময় বলেন, আমি উমর থেকে আল্লাহ রাসূল কোনো কিছু লুকান না। আজকে মুনাফেকের গোপন তালিকা বলছেন কিন্তু আমি উমর ইবনে খাত্তাবকে বলেন নাই, তুমি সত্য করে বলো আমি উমর ইবনে খাত্তাব ওই তালিকার ভিতরে আছি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই এই জন্য যে উনি গরম মানুষ, যখন তালিকা বলে দিবেন কে কে মুনাফেক, কোন সময় রাস্তা কারে ধরে ফেলা, আর একটু উল্টা পাল্টা দেখলে বলবে যে এই বেটা তুই মুনাফেক, আল্লাহ রাসূল বলছেন। কারণ আল্লাহ রাসূল যদি কাউকে বলে দিতেন তো সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিতেন তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ করতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় পাঠাইছিলেন এক মহিলারে সিটি নিয়ে যাচ্ছে ধরে নিয়ে আসার জন্য, সিটিটা আনার জন্য। মহিলা কয় আমার কাছে সিটি নাই, আমার কাছে কোনো সিটি নাই। আরে সিটি কি জানি না, আমি তো বুঝি না, কিচ্ছু নাই, সে কেয়ারে করে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ওয়াল্লাহি লা উজাররিদান্নাকে আও লা আকতুলান্নাকে, আল্লাহর কসম করে বলছি মহিলা শুনো, আমরা কার লোক কার সাহাবি চিনতে পারো নাই, আমাদেরকে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে বলে দিছেন তোমার ভিতরে একটা চিঠি আছে, স্বাভাবিকভাবে যদি এই চিঠি দাও আলহামদুলিল্লাহ আমরা চিঠি নিয়ে চলে যাব, তোমাকে কিছুই করব না, যদি তুমি দিতে রাজি না হও তোমার শরীরের সমস্ত কাপড় চোপড় সব খুলে নিব, যদি এর ভিতরে পাওয়া না যায় তোমাকে কেটে টুকরা টুকরা করে তোমার পুরো বডি চেক করা হবে, তারপরেও চিঠি না নিয়ে আলী কিন্তু রাসূলের কাছে ফেরত যাবে না, কারণ আমার রাসূল বলে দিয়েছেন তোমার ভিতরে চিঠি আছে, সুতরাং তোমার শরীরের ভিতরে হইলেও আছে, অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, আমার রাসূল বলছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূল বলে দিতেন অমুক অমুক মুনাফিক, তাহলে রাসূল বলছেন কোনো সন্দেহ নাই, বাস তার ফাইলে হয়তো যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। কিন্তু তিনি চিন্তা করতেছেন, আহারে আমার নামটা এই জায়গায় আছে কিনা। তিনি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন, যায় তাকে জিজ্ঞাসা করতেছেন, এত বড় সাহাবি, জান্নাতের সনদ পাওয়া সাহাবি, তিনিও মৃত্যু পর্যন্ত নিশ্চিত ছিলেন না যে তার মৃত্যুটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হবে কিনা। তাহলে আপনি যে আপনি আমি যেই হুজুরে কেবলা, যে মুর্শিদে কেবলা, যাকে ইঞ্জিন বানাইতেছি, যাকে আমি মৃত্যুকালে আমার মাথার পাশে এসে কালেমা বলে দিবে মনে করতেছি, ওই লোক নিজে কালেমা পড়তে পারবে কিনা এই নিশ্চয়তাও তো নাই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, কোন ব্যক্তির উপরে কোন ধরনের ভরসা করে থাকবেন না, ব্যক্তির উপরে ভরসা করলে ঈমান হারাবেন, ভরসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আর আল্লাহর রহমত পাইতে হলে, জান্নাত পাইতে হলে আল্লাহ বলছেন শিরক মুক্ত ঈমান লাগবে, বেদাত মুক্ত সুন্নতি আমল লাগবে, এইটার উপরে ভরসা রাখতে হবে, কোন ব্যক্তির উপরে না। কোন ব্যক্তি আল্লাহকে পাওয়ার মাধ্যম না, আল্লাহকে পাওয়ার মাধ্যম ঈমান আর তাকওয়া। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমাদের দেশে এই পর্যন্ত ওয়াজ হয় এই আয়াতের জোরে সোরে ওয়াজ, যে শুনো আজকে যে হুজুর আসতেছে উনি কিন্তু আল্লাহর ওলি, ওনার ভয় নাই, চিন্তা নাই। মানুষ তো মনে করো ওরে আল্লাহ, এরকম আল্লাহর ওলি পাই গেছি, বাস আল্লাহর ওলির দৈত্য হবে। এই পর্যন্ত জোরে সোরে ওয়াজ, আল্লাহর ওলি, তার ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, বাস। কিন্তু আল্লাহ পাকের পরে না হেতে বলছেন আল্লাহর ওলি কারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ওলি হলো, বন্ধু হলো তারা যারা ইমানদার এবং মুত্তাকিন। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু হওয়ার আল্লাহর ওলি হওয়ার দুইটা মাধ্যম, একটা লাগবে ইমান আর একটা লাগবে তাকওয়া। আচ্ছা, আজকের মাহফিলে আল্লাহর ওলি কে কে আছেন দেখি। মাশাআল্লাহ, ওরে আল্লাহ, সবই তো আল্লাহর ওলির কারখানা। আজকের মাহফিলে দেখি সব আল্লাহর ওলিতে ভরপুর, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় মাহফিলে গেলে জিজ্ঞাসা করি, ভাই আল্লাহর ওলি কারা কারা আছেন, একজনও নাই। অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে কি বলছেন, সূরা আল বাকারার 257 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন সকল ইমানদারদের ওয়ালি, ইমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ, সকল ইমানদার, সকল মুমিন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহ বলতেছেন এরা সবাই আমার বন্ধু। বন্ধু কয় কি, বন্ধু কয় না না, খবরদার খবরদার এ কথা কইয়েন না, বলেও আমি কিন্তু আল্লাহর ওলি না। আল্লাহ বলতেছেন এরা আমার বন্ধু, বন্ধু কয় না না না, বন্ধু না, স্বীকার করেন। দেখবেন বাংলাদেশে আপনি বিভিন্ন জায়গায় যাই জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কি আল্লাহর বন্ধু, কই না না খবরদার আমার বন্ধু বলিয়েন না। ভাই আপনি কি আল্লাহর ওলি, কই না না খবরদার আল্লাহর ওলি হওয়া কি গাছের কোটা নাকি, আল্লাহর ওলি কি এত সহজ নাকি। আল্লাহর ওলি হওয়ার জন্য শেখ ফরিদ 12 বছর গাছের নিচে বসে সাধনা করছে, তারপরে রানের মাঝখান দিয়ে গাছ উঠে গেছে আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহর ওলি হওয়া এত সহজ নাকি। অথচ আল্লাহ বলতেছেন জমিনে যত ইমানদার আছে এরা সবাই আমার ওলি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, জমিনে যত মুমিন আছে সবাই আউলিয়াউর রহমান, আল্লাহর ওলি, রহমানের ওলি। কারণ আল্লাহর প্রতি বন্ধুত্ব না থাকলে কোনো লোক ইমান আনে কেমনে। আল্লাহরে যদি ভালোই না বাসে, আল্লাহকে যদি বন্ধুই মনে না করে, তা সে ইমান আনছে কেমনে। আল্লাহর উপরে ইমান আনাটাই তো আল্লাহর বন্ধুত্বের পরিচয়, আল্লাহকে ভালোবাসার পরিচয়। তাহলে যত লোক জমিনে ইমানদার সব লোক আল্লাহর ওলি। কিন্তু আমাদেরকে ভুল কনসেপ্ট দেওয়া হয়েছে, ওলি দিয়ে ব্যবসা জমানোর জন্য আমাদেরকে বোঝানো হয়েছে, শুনেন আমরা কয়েকজন খালি ওলি, আপনারা সবাই খালি বগি, আপনারা ইঞ্জিন হইতে পারেন নাই। আমরা বাংলাদেশে খালি 10-15 জন 20 জন খালি ইঞ্জিন, আর সব হলেন কি খালি বগি, বাস। আবার এই লোক সারা জীবন যত আমল করে মনে করে যে আমি তো বগি, আমি তো ইঞ্জিন না, কয়েকজন ইঞ্জিনের ব্যবসা করে। এজন্য কয় মিয়া খালি টিকিট নেন, আমাদের বুজুর্গরা খেয়ে আমাদের মাদানে ট্রেন নিয়ে বসে আছে, জাহাজ নিয়ে বসে আছে, তা বাস নিয়ে বসে আছে, কত কিছু লই বসে আছে, খালি টিকিট নিবেন আর উঠে যাবেন, টিকিট নিবেন আর উঠে যাবেন। এই জন্য দেখবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পুরা আরব দুনিয়া ঘুরে আসেন, একজন মানে প্রচলিত নিজেকে ঘোষণাকারী আল্লাহর ওলি একজনও পাবেন না, আসেন পুরা আরবে যাই দেখেন। আমার কথা বিশ্বাস না হলে গালফের আরবের প্রত্যেকটা দেশ ঘুরে আসেন, একজনও নাই। ফির সাহেব মদিনা মুনাব্বারা নাম শুনছেন না, ফির সাহেব মক্কা মুকাররমা, ফির সাহেব দাম্মাম, ফির সাহেব কাতার, ফির সাহেব কুয়েত, ফির সাহেব বাহরাইন শুনছেন নাই কেন? ওই দেশে আল্লাহর ওলি হয় না কেন? ওলির ব্যবসা করে না কেন? ইঞ্জিনের ব্যবসা হয় না কেন? জাহাজের ব্যবসা হয় না কেন? ওই দেশের মানুষ মনে হয় ইসলাম মানে না, দিন মানে না, নাকি মনে হয় ইসলাম বুঝে নাই, আমরা বেশি বুঝে গেছি, বাঙালি বাংলা বুঝে না, চায়না বাংলা বুঝে গেছে। এই জন্য চায়না খবর শুনিয়েন কেমন বাংলা বুঝছে, দেখবেন যে তত্ত্বাবধায়ক, বাংলাদেশে একটা শব্দ আছে তত্ত্বাবধায়ক সরকার আছে না, চায়না রেডিওতে এটার উচ্চারণ শুনিয়েন তত্ত্বাবধায়ক সরকার। অনেক সুন্দর সুন্দর বাংলা দেখবেন, বাংলাকে বিকৃত করে, মানে তারা বাংলা খবর বলে, তারা বাঙালিকে দিয়ে বাংলা খবর বলে না, চায়না লোককে বাংলা শিখায় বাংলা খবর বলে, তো তারা সঠিক উচ্চারণ করতে পারে না। তা আজকে মনে হয় যে ভাষায় আল্লাহ কোরআন নাজিল করছে, যে মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, আমাদের কাছে মনে হয় যে ওখানকার লোক মনে হয় কোরআনও বুঝে নাই, হাদিসও বুঝে নাই, ওই বাংলাদেশের রাজবাড়িতে ফরিদপুরে সবাই কোরআন বুঝে বসে রয়েছে, অবস্থাটা এরকম, মনে হয় যে এরা বুঝে নাই। তো এরা যদি বুঝতো তো এদের ওখানে এরকম অলি নাই কেন? তাহলে দুই জায়গার যে কোনো এক জায়গায় গন্ডগোল হয়, তাদের ওখানে গন্ডগোল, তারা অলি বুঝে নাই, কোরআন বুঝে নাই, অথবা আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, আমরা এটাকে ব্যবসার কেন্দ্রবিন্দু বানাইছি, কিছু লোকের অলি বানাই, তাদের পায়ে সাজদা করতেছি, তাদেরকে নজর মান্য থাদিয়া তোহফা দিয়ে রাজকীয় জীবন যাপন করাইতেছি, আর বাকি মানুষেরা তাদের গোলাম হয়ে বসে আছে, আর মনে করতেছি যে এদেরকে এরকম করলে জান্নাত, করলে জান্নাত, যত কিছু করতে পারে, যত খেদমত, যত হাদিয়া, যত গরু, যত ছাগল, যত খাসি, যা দিতে পারে দিলেই জান্নাত। দিন বুঝি নেই, কোরআন বুঝি নেই, সুন্না বুঝি নেই, ধর্ম ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছে, মানে আমাদেরকে ব্যবহার করে কিছু মানুষ ধর্ম ব্যবসা করে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা আজকে সময় এসেছে, আজকে আমাদের আলহামদুলিল্লাহ আগের মতো ওইরকম মূর্খতার যুগ নাই, আলহামদুলিল্লাহ এখন আমরা শিক্ষার আলো ঘরে ঘরে, এখন আমরা শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত ভাইয়েরা, এবং রাজধানীর সাথে আমাদের সরাসরি কানেকশন, ইমানের রাজধানী, আমলের রাজধানী মদিনা মুনাব্বরার সাথে সরাসরি যোগাযোগ। এখন কোনটা তাওহীদ, কোনটা শিরিক, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, এগুলো বুঝে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এজন্য আর জাহেলিয়াতের মধ্যে, অন্ধকারের মধ্যে আমাদেরকে কেন যেন কেউ ব্যবহার করতে না পারে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে, যে কারো ধর্ম ব্যবসার যাতে আমাদেরকে ব্যবহার করতে না পারে, আমাদেরকে কেন্দ্র করে কেউ যেন ধর্ম ব্যবসা গড়ে তুলতে না পারে। এই জন্য আমাদেরকে দুটা জিনিস বুঝলে জীবনে আপনাকে কেউ আর ব্যবহার করতে পারবে না। আমাদের ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার এক ভাইস চ্যান্সেলর ছিলেন, তো এই ভাইস চ্যান্সেলর একবার হজে যাচ্ছেন, তিনি আরবি জানতেন না, তিনি ছিলেন সায়েন্সের প্রফেসর। এখন হজে যাওয়ার সময় আমাদের একজন টিচার ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তিনি ছিলেন প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান, আবুল বায়ান মোহাম্মদ সিদ্দিকুর রহমান রাহেমাহুল্লাহ তাআলা। তো উনাকে ধরছেন যে স্যার আমাকে একটু আরবি শিখাই দেন, আমি একটু হজে যাইতেছি, আমাকে একটু আরবি শিখাই দেন, কারণ ওখানে গেলে তো আমি ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এন আমি যদি দুই একটা আরবিও না বলতে পারি তো মানুষ কব, ওরে বাংলাদেশে কি ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আসছে একটা আরবি করতে পারে না, কিছু আরবি শিখাই দেন। এখন স্যারে বলতেছেন তোমার আপনারে আরবি কি শিখামো অল্প কয়দিনের মধ্যে, আচ্ছা শুনেন একটা বাক্য শিখাই দিই, এইটা ভালো করে মুখস্থ করে রাখবেন, তাহলে যেখানে কোনো বিপদে পড়বেন খালি এই বাক্যটা বলে দিবেন, আর কিছু দরকার নেই। তো কয় তাহলে লিখে দেন, লিখে দেন। তো স্যার লিখে দিছে যে আনা মুদিরুল জামিয়া আল ইসলামিয়া সাইদনি ফি হাজাল আমর, এই শুধু এই বাক্যটা যে আপনি এটা মুখস্থ করবেন, বিপদে পড়লে খালি এটা বলে দিবেন কোনো জায়গায়, আর সবসময় আরবি বলার দরকার নেই। আচ্ছা এবার উনি জেদ্দা এয়ারপোর্টে গেছে, যাই তো ওরা তো মনে করছে সাধারণ হাজি, সাধারণ মানুষ, ব্যাগ একটা এদিকে পালায়, একটা এদিকে পালায়, কোনো গুরুত্ব দেয় না, উনি পেরেশান হয়ে গেছে কি করবে এখন। কয় আচ্ছা স্যার তো শিখাই দিছে একটা, এটা বলে দেখি। তা এক পুলিশের যাই বলতেছে যে আনা উস্তাজুল জামিয়া আল ইসলামিয়া বাংলাদেশ সাইদনি ফি হাজাল আমর। এবার পুলিশ শোনার সাথে সাথে তাফাদ্দল তাফাদ্দল, ইজলিস ইজলিস ইজলিস ইয়া শাইখ, ইজলিস ইয়া শাইখ, এই কি দরকার, পাসপোর্ট দেন, ভিসা দেন, চেয়ারে বসায় সব আনে দিতেছে। আল্লাহ আকবার, কি বাক্য শিখাই দিল, এয়ারপোর্টে শুরু হয়ে গেছে মেহমানদারি, পুলিশে এত সম্মান করা শুরু করে দিছে। কারণ এটা বলা সাধারণত বুঝছে যে বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটির উনি একজন প্রফেসর বা চলর বাস, তা বুঝছে যে এটা কোন ধরনের লোক, এবার সম্মান করা আদর করা শুরু করে দিছে। তো স্যার হজর থেকে এসে বাইসেন চলর স্যার বলতেন যে আমি যত জায়গায় গেছি খালি এই বাক্যটা বলছি, আর কিছু বলিনি। কয় আমাকেই বলার সাথে সাথে শুরু হয়ে গেছে আমার আদর, আমার কদর। তাহলে বেশি শিখার দরকার নাই, অল্প কিছু শিখে রাখবেন, শেরেকটা শিখে রাখবেন, বেদাতটা শিখে রাখবেন। বাংলাদেশের কোন ইমান ছোর, কোন ইবলিস আপনার ইমানে হামলা করতে পারবে না, আপনার ইমানে আঘাত করতে পারবে না, আপনার ইমান ছিনিয়ে নিতে পারবে না। যত লেবাসে আসুক আপনার ইমান ছোর ইবলিস যে আছে, সে কিন্তু সবার কাছে এক সুরতে যায় না, এক একজনের কাছে এক এক সুরতে যায়। আপনি যেই রকম আপনার কাছে ওই সুরতে যাবে, বড় আলেমের কাছে বড় আলেমের সুরতে যায়, সাধারণ মানুষের কাছে সাধারণ সুরতে যায়। অনেক সময় সুন্দর চেহারায়ও যায়, কয় হারা হুজুরের নুরানি চেহারা, কয় দেখো আমাদের হুজুরের কি সুন্দর নুরানি চেহারা, আল্লাহর ওলির আলামত। সুন্দর চেহারা আল্লাহর ওলির আলামত না। আপনার আবদুল্লাহ বিন উবাই যে মুনাফিকের লিডার, তার চেহারা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর ছিল, সবচেয়ে সুঠাম দেহের অধিকারী ছিল আবদুল্লাহ বিন উবাই, কিন্তু সে মুনাফিকেরও লিডার। এই জন্য সুন্দর চেহারা এটা ওলির দলিল না, বুজুর্গের দলিল না। বুজুর্গের দলিল হলো ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কলবের দিকে তাকান, কলবের ভিতরেই থাকে বুজুর্গের আলামত, কলবের ভিতরেই থাকে ওলির চিহ্ন। ইমান তাকওয়া দুটো ভিতরে থাকে, বাহিরের লেবাসে থাকে না। এক একজনের লেবাস দেখবেন যে কত রকমের পোশাক, কত রকমের সবুজ কালারের, হলুদ কালারের, বিভিন্ন কালারের, এই কালারের পোশাক আশাক, এগুলোর মধ্যে তাকওয়া না, এগুলোর মধ্যে ইমান না, এগুলোর মধ্যে বেলায়েত না। বেলায়েত হলো অন্তরের ভিতরে। আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইরা, অসংখ্য শেরেক সমাজে বিদ্যমান, উসিলার শেরেক আছে, তাওয়াক্কুলের শেরেক। আজকে দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে তাবিজের শেরেক, হাতের মধ্যে, গলার মধ্যে, কোমরের মধ্যে, পায়ের মধ্যে, সব জায়গায় তাবিজ আর তাবিজ। শিশুর গলার মধ্যে এতগুলা, শিশু আলগাইতে পারে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল হয়ে গেছে তাবিজের উপরে, এটা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে এরকম তাবিজ ঝুলাইলো, তামিমা ঝুলাইলো, সে শিরক করলো। আমাদের সমাজের শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা, আল্লাহকে সাজদা করা ইবাদত। কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দেখবেন কবরের সামনে সাজদা করে, জীবিত ব্যক্তিকে সাজদা করে। বাংলাদেশে এমন মানুষ আছে পা রাখার জন্য বিশাল স্টেজ বানানো আছে, জায়গা বানানো আছে, এইভাবে বসে। আমি তো বাংলাদেশের অনেক ফির সাহেবদের দরবারে দরবারে ঘুরছি, দেখছি, সরাসরি দেখে এসছি যে চেয়ারে এইভাবে বসে, পা রাখার এরকম জায়গা আছে, এইভাবে বসে মানুষ এসে সামনে দিয়ে দিয়ে সাজদা করতেছে জীবিত মানুষকে। এটা টাটকা শেরেক, জীবিত মানুষকে সাজদা করা, ইমান হারা হয়ে যাবে। জীবিত মানুষকেও সাজদা করা যাবে না, মৃত মানুষকেও সাজদা করা মান্নত, গরুর মান্নত, ছাগলের মান্নত, মোমবাতির মান্নত, আগরবাতির মান্নত, তারপর গজার মাছের মান্নত, কুমিরের মান্নত, কত কিছুর জন্য এই দেশে মান্যতার মান্নত, মান্যতার মান্নত। মান্নত একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হয়। আল্লাহ ছাড়া আর কারোর জন্য মান্নত করলে এটা হয় শিরক।